شهر رمضان الذي أنزل فيه জাহেলিয়াতের প্রগাঢ় অমানিশার বুক চিরে হিদায়েতের আলোয় উদ্ভাসিত বিশ্ব মানবতার মুক্তির সনদ যে আল কোরআন তা নাজিল হয়েছিল পবিত্র রমজান মাসে। তাই মানবতার ইতিহাসে মাহে রমজান এক জান্নাতি সওগাত, আসুন তার পবিত্রতা রক্ষা করি। পুণ্যে ভরা অতুল সাগর সাহারু রমজান, পুণ্যে ভরা অতুল সাগর সাহারু রমজান। এই মাসেতে নাজিল হল পাকাল কোরআন, এই মাসেতে নাজিল হল পাকাল কোরআন। সাহারু রমজান, সাহারু রমজান, পুণ্যে ভরা অতুল সাগর সাহারু রমজান, সাহারু রমজান। শয়তানের পায়ে শিকল মাসের মর্যাদায়, জান্নাতের দুয়ার খোলে জাহান্নামের বন্ধ। শয়তানের পায়ে শিকল মাসের মর্যাদায়, জান্নাতের দুয়ার খোলে জাহান্নামের বন্ধ। এ মাসেতে পাপি তাপি পাইরে পরিত্রাণ, সাহারু রমজান, সাহারু রমজান। পুণ্যে ভরা অতুল সাগর সাহারু রমজান, সাহারু রমজান। এই মাসেতে নাজিল হল পাকাল কোরআন, এই মাসেতে নাজিল হল পাকাল কোরআন। সাহারু রমজান, সাহারু রমজান, পুণ্যে ভরা অতুল সাগর সাহারু রমজান, সাহারু রমজান। ওরে ও পাপি ভাই বোনেরা পাপ মোচনের এল দিন, ত্রিশটি দিনের সিয়াম ব্রতে বাজাও সবাই প্রাণের বিন। ওরে ও পাপি ভাই বোনেরা পাপ মোচনের এল দিন, ত্রিশটি দিনের সিয়াম ব্রতে বাজাও সবাই প্রাণের বিন। সব গুনাহ দূর হবে তোমার এই সাগরে করলে স্নান, সাহারু রমজান, সাহারু রমজান। পুণ্যে ভরা অতুল সাগর সাহারু রমজান, সাহারু রমজান। এই মাসেতে নাজিল হল পাকাল কোরআন, এই মাসেতে নাজিল হল পাকাল কোরআন। সাহারু রমজান, সাহারু রমজান, পুণ্যে ভরা অতুল সাগর সাহারু রমজান, সাহারু রমজান। কদরে রাত্রি তোমরা এবাদতে জাগো ভাই, হাজার মাসের নেকি পাবে এতে কোনো সন্দেহ নাই। কদরে রাত্রি তোমরা এবাদতে জাগো ভাই, হাজার মাসের নেকি পাবে এতে কোনো সন্দেহ নাই। এতে কাপে বসে আল্লাহর গাওরে সবে গুণগান, সাহারু রমজান, সাহারু রমজান। পুণ্যে ভরা অতুল সাগর সাহারু রমজান, সাহারু রমজান। এই মাসেতে নাজিল হল পাকাল কোরআন, এই মাসেতে নাজিল হল পাকাল কোরআন। সাহারু রমজান, সাহারু রমজান, পুণ্যে ভরা অতুল সাগর সাহারু রমজান, সাহারু রমজান, সাহারু রমজান।